দাবি তাদের রাজ মুসলমান, বিদায় হলো দীন ইসলাম। দাবি তাদের রাজ মুসলমান, বিদায় হলো দীন ইসলাম। আল্লাহ রাসূল এসেছিলেন, সুভাগ্যে ঈমান নিলেন। আল্লাহ রাসূল এসেছিলেন, সুভাগ্যে ঈমান নিলেন। দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জাতি তারাই হলো বেঈমান, দাবি তাদের রাজ মুসলমান, বিদায় হলো দীন ইসলাম। দাবি তাদের রাজ মুসলমান, বিদায় হলো দীন ইসলাম। ঢাক ঢোল ঝাঁজর কাঁসা পূরণ করছে মনের আশা, পেটটি ভরে খাইছে হারাম ওই শরীরটা জাহান্নাম। দাবি তাদের রাজ মুসলমান, বিদায় হলো দীন ইসলাম। দাবি তাদের রাজ মুসলমান, বিদায় হলো দীন ইসলাম। অনেক নারী বিহায়াপনা, ঘরে ঘরে চলছে জেনা। অনেক নারী বিহায়াপনা, ঘরে ঘরে চলছে জেনা। যারজ সন্তান বেরিয়ে আসছে, খোঁজ রাখে না মুসলমান। দাবি তাদের রাজ মুসলমান, বিদায় হলো দীন ইসলাম। দাবি তাদের রাজ মুসলমান, বিদায় হলো দীন ইসলাম। কিছু কিছু মুসলমান দুর্গা পূজা দেখতে যান, কিছু কিছু মুসলমান দুর্গা পূজা দেখতে যান। দুর্গা পূজা দেখতে গিয়ে নাড়ু প্রসাদ সবই খান, দাবি তাদের রাজ মুসলমান, বিদায় হলো দীন ইসলাম। দাবি তাদের রাজ মুসলমান, বিদায় হলো দীন ইসলাম। আফিন গাঁজা মদের নেশা, এসব ধর্ম মিশা মিশা। আফিন গাঁজা মদের নেশা, এসব ধর্ম মিশা মিশা। পেটটি ভরে খাইছে হারাম ওই শরীরটা জাহান্নাম। দাবি তাদের রাজ মুসলমান, বিদায় হলো দীন ইসলাম। দাবি তাদের রাজ মুসলমান, বিদায় হলো দীন ইসলাম। দাবি তাদের রাজ মুসলমান, বিদায় হলো দীন ইসলাম।